আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্সে আমাদের জের আছে গত দর্সের, আর সেটা হচ্ছে পশুপক্ষীর অধিকার। পশুপক্ষীর অধিকার কি সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে বলবো পানাহারে পশুপক্ষীর অধিকার, তার মানে তাদেরকে যদি খাবার লাগে খাবার দিতে হবে, আর পান করার পানিও লাগে পানি দিতে হবে। কোন পশুপক্ষীকে পানি দিতে হবে? দেওয়া ওয়াজিব, খাবার দিতে হবে দেওয়া ওয়াজিব। বনের বাক্যে যেটা আপনার গৃহপালিত, যেটা আপনি বাড়িতে পালছেন, গৃহপালিত পশুপক্ষী আপনার পুষছেন, আপনি বেঁধে রেখেছেন, তাকে খাবার দেওয়া আপনার জন্য ওয়াজিব। যদি না দেন ঠিক মতো খাবার আর সে কষ্ট পায় অথবা মারা যায়, তাহলে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কাবিরা গুনাহ। বাকি যেগুলো ছাড়া আছে, কুকুর, কুকুর পাখি, সেগুলোকে খাবার দেওয়া, যে আপনি খাবার ছড়াবেন, আপনারা দেখেছেন কোন কোন মাজারে কোন কোন মসজিদে ওই ছড়ায়, হারামে দেখেন, হারামে দেখেন, হারামের পাখিদের জন্য খাবার ছড়ানো হয়, এটা কি আপনার জন্য ওয়াজিব? না না, বরং এখানে পাখিগুলোকে ডেকে নোংরা করা জায়গাটা, এতে সমস্যা আছে। কিন্তু এই মনে করা যে ওখানকার পাখি পশুকে খাওয়ালে পরে সওয়াব হবে, তাও ঠিক না। তার কারণ এরকম কোন বর্ণনা আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, যদি আপনি দয়া করেন তো দয়াতে সওয়াব আছে, আমরা বলব ইনশাআল্লাহ। আপনার বাড়িতে বিড়ালের বাচ্চা হয়েছে, সেই বিড়ালের বাচ্চাগুলো পোষা, কুকুরের বাচ্চা হয়েছে, কুকুরের বাচ্চাগুলোকে পোষা আপনার কি ওয়াজিব? না। আপনি খেতে দিলেন না, ফলে ফলে মারা গেল, ঠান্ডাতে বাচ্চাগুলো মারা গেল, আপনি তার জন্য কি দায়িত্ব বা আপনাকে জিজ্ঞাসা করা হবে? না। কিন্তু যদি আপনার ছাগলের হয়, আপনার গৃহপালিত যেটা আপনার দায়িত্বে আছে, তারা যদি তাদেরকে আপনি খাবার না দেন আর মারা যায়, তাহলে তার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। গৃহপালিত পশুপক্ষীকে নিয়মিত পানাহার করাতে হবে, তা না করালে আল্লাহর কাছে গুনাহগার হতে হবে। খাঁচায় বেঁধে রাখা পশু বা পাখিকেও খাওয়ানোর দায়িত্ব তার যে বেঁধে রেখেছে, যেমন বলেছিলাম মাছ। আচ্ছা, ওই যে মাছের যে এটা, ওটাকে কি বলে মনে আছে? অ্যাকোরিয়াম। সেদিনে মনে পড়ছিল না যে অ্যাকোরিয়ামের ভিতরে যে রং বেরঙের মাছ পাওয়া যায় কিনতে, সেই মাছ নিয়ে এসে আপনি সৌন্দর্য তৈরি করবেন বাড়িতে কিংবা অফিসে, আর ছেলেদেরকে নিয়ে খেলাবেন ঠিকই, কিন্তু তাদের খাবার যে দায়িত্ব সেটা আপনার উপরে আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযযিবাত ইমরাআতুন ফি হিররাহ, এক মহিলাকে একটি বিড়ালের ব্যাপারে আযাব দেওয়া হয়েছে বা হবে। সাজানাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহান নার, সে তাকে বেঁধে রেখেছিল মরা অবধি, মরা পর্যন্ত, শেষকালে এর কারণে সে জাহান্নামে গেল। লা হিয়া তামাতহা ওয়ালা সাকাতহা ইজ হাবাসাতহা, যখন তাকে বেঁধে রেখেছিল তখন না খেতে দিয়েছে আর না পান করতে দিয়েছে। ওয়ালা হিয়া তারাকাতহা তাকুল মিন খাসাসিল আরদ, আর না তাকে ছেড়ে দিয়েছে যে সে নিজে মানে ঘাস বা ঘাসে যে সমস্ত পোকামাকড় থাকে তাই ধরে ধরে খেত। যেমন আমাদের দেখেন বিড়ালরা কিভাবে খায়, দরজায় দরজায় যে সমস্ত মাংসের টুকরা মাছের টুকরা পড়ে থাকে, ইঁদুর ধরে খায় ইত্যাদি। তো ছেড়ে দিলে পরে সে নিজেই খেতে পারত, কিন্তু ছেড়েও দেয়নি, সুতরাং তার জন্য সে জাহান্নামে যাবে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উটকে দেখলেন খিদেতে তার পিঠের সাথে পেট লেগে গেছে। উট গৃহপালিত নাকি ছাড়া পশু? গৃহপালিত পশু। তা দেখে তিনি বললেন, তোমরা এই অবলা জন্তুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সুতরাং উত্তমভাবে সুস্থ থাকা অবস্থায় তাতে সওয়ার হও। এখন মনে করুন সে বেচারি নিজে অসুস্থ, তার উপরে আপনি তার সওয়ার হয়ে কোথাও নিয়ে যাচ্ছেন, যাচ্ছে না তো মারছেন, অসুস্থতার কথা আপনি খেয়াল করছেন না, এটা অন্যায়। যদি মানুষ হতো আপনি কোন অসুস্থ মানুষকে কাজ করাতেন? অসম্ভব। সে হয়তো বলতে পারছে না যে আমি অসুস্থ, সে তার যন্ত্রণার কথা বলতে পারছে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সে অসুস্থ, অথচ আপনি তার উপরে সওয়ার হচ্ছেন, এটা উচিত না। উত্তমভাবে সুস্থ থাকা অবস্থায় তা খাও বা তার পিঠ থেকে নেমে যাও। আর যদি খাওয়ার দরকার হয় জবাই করে খাও, যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দেবে না। এক ব্যক্তি তার উটকে ঠিক মতো খেতে দিত না, উপরন্তু কষ্ট দিত। কষ্ট দিত মানে উটের যে কাজ, উটের কাজ ছিল আরবে, এখনো রয়েছে, তার উপরে মাল বহানো হতো, সওয়ার হয়ে কোথাও যাওয়া হতো, সফর করা হতো, আর আর কি করা হতো, পানি ওঠানো হতো। উট দিয়ে পানি কিভাবে ওঠায় জানেন তো আপনারা, ওই যে হারমার হারমার হারমার ঢুকতেই একটা কুয়ো তৈরি করা আছে দেখানোর জন্য, ফর্স রশি বাঁধা আছে, এইভাবে উট নিয়ে টানত, তারপরে পানি উঠত, পানিগুলো ঢেলে নিত, আবার নিচে চলে যেত, আবার টানত এইভাবে। আর অনেক অনেক কুয়োতে ঘানি সিস্টেম আছে, এভাবে ঘুরলে আপনি ওই বিশাল চাকাওয়ালা, আর প্রত্যেক চাকার সাথে সাথে বালতি বাঁধা আছে, এভাবে পানি তুলতে ঘুরতো, আর এদিকে চাকাটা ঘুরতো আর পানি উঠত। আল্লাহ আকবার, বহু রকম সিস্টেম মানুষ করেছে। আল্লাহ তাআলা এইসব উপকারের জন্য আল্লাহ তাআলা তাদেরকে মানে বাধ্য করেছেন। সুতরাং যদি এই অবস্থা হয় তো খেতে দিত না, উপরন্তু তার দ্বারা কি নিত, ফায়দা নিত, কষ্ট দিত। তার পাশ দিয়ে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পার হতে দেখে উটটি আওয়াজ দিল এবং তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। কথা তো বলতে পারে না, কিন্তু তার অবস্থা বলতে লাগলো যে আমার অবস্থা, এই করুণ অবস্থা আমার দেখুন। তিনি উটের মালিককে ডেকে বললেন, তুমি এই জন্তুর ব্যাপারে আল্লাহকে ভয় করো না কেন? আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন, ও তো আমার কাছে অভিযোগ করছে যে তুমি ওকে খোদায় রাখো এবং বেশি কাজ নিয়ে ক্লান্ত করে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন, তারপর মালিককে ধমক দিলেন। গৃহপালিত জন্তু তো নিজের সম্পদ, তাকে পানাহার করিয়ে সবাই বাঁচিয়ে রাখতে চায়, আর খেতে না দিয়ে কষ্ট দিলে পাপী হইতে হয়। পরন্তু নিজের পালিত পশু না হলেও তাকে পানাহার করালে সওয়াব আছে, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে পুণ্য আছে। আপনার পালিত না, কিন্তু আপনার দরজায় আসে, আপনার ঘরে বিড়াল আসে, আপনার সামনে কুকুর আছে, যদি আপনি তাদেরকে খাওয়ান পান করান, বিশেষ করে তাদের যখন প্রয়োজন আছে, যেমন আমরা দেখেছি প্রোগ্রামের সময় মুরগিগুলো তুলে নিয়ে এসে খাওয়ায়, এতে কি সব নেই ভাবছেন? নিজের পয়সা খরচ হয় না, কেবল তুলে নিয়ে এসে বিলি করা। এমন বহু মানুষ আছে বুঝলেন, নিজের খেয়ে ঘরের বনের মোষ চড়ায়, নিজের খেয়ে বনের মোষ চড়ানো মানুষ আছে। তারা মানুষ তাদেরকে দেখে বেকুফ মনে করা হয়, বেকুফ মনে করে, কিন্তু তারা আসলে আল্লাহ আকবার, তারা যদি সওয়াবের নিয়তে করে তো নিশ্চয়ই বিশাল সওয়াব আছে। হাদিস শুনুন, এক ব্যক্তি কুয়োর নিকটবর্তী হয়ে তাতে অবতরণ করে পানি পান করল। কোন কোন রেওয়ায়েতে আছে ব্যক্তি, কোন কোন বর্ণনায় আছে বেশ্যা। তার মানে একজন বেশ্যা পাপি না, পাপি হবে, পাপি বেশ্যাগিরি করে তার পাপ তো হবে, পাপ তো হবে, কিন্তু সে তৌহিদবাদী মুশরিক না। কারণ মুশরিক হলে তার ওই জন্যই জাহান্নাম যাওয়া, তাকে মাফ করাই হবে না, আল্লাহ তাআলা মাফ করবেনই না। কিন্তু মুশরিক ছিল না, কিন্তু সমস্যা কি ছিল, বেশ্যা ছিল। সে কুয়োর পাশ দিয়ে গেল, তাকে পেঁয়াজ লেগেছিল, এমন কুয়ো যে নেমে পানি পান করা হয়, তো নামলো, নেমে পানি পান করলো, পানি পান করে উঠে দেখছে যে একটা কুকুর ভিজে মাটি চাটছে। এবারে পুরুষ হলে তো নেমে পানি পান করলো, তারপরে যখন দেখলো অবস্থা কুকুরটা, তখন আবার নামলো, দিয়ে চামড়ার মোজা ছিল, সেই চামড়ার মোজা পানি ভরে দাঁতে ধরে মুখে, তারপরে আবার উঠে কুকুরটাকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাতে প্রবেশ করালেন। আর অন্য বর্ণনা মতে যে বেশ্যা মেয়ের কথা বলা হয়েছে, সে কি করেছিল, নিজের ওড়নাতে ওড়নাতে মোজা বেঁধে পানিতে দিয়ে ডুবিয়ে তুলে তারপরে কুকুরটাকে পান করিয়েছিল। তো তার ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং সে ক্ষমা পেয়ে সে জান্নাতবাসী হয়ে গেল। লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কুকুরকে পানি পান করিয়ে কি কোন সওয়াব আছে? কুকুর রাস্তার কুকুর, সে তাকে পানি পান করালো কি আমাদের সওয়াব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন জবাবে, ফি কুল্লি জাতি কাবিদিন রাতবাতিন আজর, প্রত্যেক তাজা তর তাজা প্রাণকে যদি তুমি পানি পান করাও তাতেও সওয়াব আছে। এমন কি পশু পক্ষী না, অবশ্য গাছগাছালির কথা পড়ে আমাদের আছে, সেটাও বলবো। কোন এক জায়গাতে গাছ আছে, আপনি জানছেন যে বৃষ্টি না হওয়ার ফলে গাছটা মরতে বসেছে, সেই গাছটা যদি আপনি পানি পান দেন যাতে করে বেঁচে যায়, সব আছে না নেই? আপনি বলুন আমি ঘরে রেখে মনের মস্টার হবো কেন? কেন, আল্লাহর কাছে পাবেন তার। আর গাছের ব্যাপারে আছে যে যদি কেউ এই যে বড়ই গাছগুলো দেখছেন বড়ই গাছ কাটে তো সে জাহান্নামে যাবে, ফালতু কেটে নষ্ট করছে। তারপরে হাদিসে কথা আছে, যদি কেয়ামত কায়েম হয়ে যায় তোমার হাতে একটা গাছের চারা আছে, শাহ আলম, গাছের চারা আছে হাতে, আপনি মাটিতে পুঁতবেন লাগাবেন রোপণ করবেন, আর হঠাৎ করে শুনলেন শৃঙ্গারের ফুৎকার, তবুও আপনি গাছের চারাটা ফেলে দিয়ে ছুটবেন তা নয়, বরং গাছের চারাটা মাটিতে পুঁতে দেন তারপরে আপনি ছুটেন। তার মানে কি, কত বড় গুরুত্বপূর্ণ গাছ লাগার ব্যাপারটা। এরা বলে গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান, আর আমরা আমাদের ধর্ম আমাদেরকে কি বলে চিন্তা করুন, আমাদের দিন আমাদেরকে কি শিখাচ্ছে? গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ না থাকলে পরে আপনি আপনার অক্সিজেনই পাবেন না। তো সেই অক্সিজেন তৈরি করার জন্য, প্রাণের প্রাণীর প্রাণ রক্ষা করার জন্য আপনার কর্তব্য আছে, আর সেই কর্তব্য হল যে আপনি গাছ বাঁচাবেন। সুতরাং গাছে যদি আপনি পানি দেন, গাছকে রক্ষা করেন, গাছ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে তাতেও আপনার সওয়াব আছে। প্রত্যেক জীবজন্তুর প্রতি দয়া দর্শনে আমাদের সওয়াব আছে। অহিংস্র প্রাণীকুল নিরীহ এবং মানুষের বাধ্য, বাধ্য না হলেও ক্ষতিকর নয়। কিছু প্রাণী আছে যেগুলো হিংস্র, যেমন বললাম যে মানুষের শত্রু, মানুষের শত্রু যদি মানুষও হয় তাকে হত্যা করা যাবে, তাই না? মানুষ যদি এমন মানুষ যে আপনার প্রাণ নিতে আসছে তাকে হত্যা করা যাবে না? অবশ্যই। তেমনি যদি তাহলে মানুষকে যদি হত্যা করা যায়, সর্বশ্রেষ্ঠ জীব, তাহলে পরে অন্য প্রাণীকে হত্যা করা যাবে না? যাবে না, অবশ্যই যাবে। এবারে হিংস্র প্রাণী যেগুলো, যে প্রাণী আপনার প্রাণ হত্যা করতে চায় তাকে আপনি হত্যা করতে পারেন, কিন্তু যেগুলো আপনার প্রাণ চায় না, যেগুলো ক্ষতিকর না, সেক্ষেত্রে তারা যেহেতু দুর্বল, সেহেতু দয়া দাক্ষিণ্য পাওয়ার অধিকারী। এমনকি যে পশুর মাংস ভক্ষণ করা আমাদের জন্য হালাল তাকেও জবাই করার সময়ও দয়া প্রদর্শন করা মুসলিমের কর্তব্য। খাবেন তাকে জবাই করবেন, তাকে বা দয়া প্রদর্শন করবেন কেন? না, আমার ইসলাম বলছে তাকে জবাই করো আরামসে, তাকে কষ্ট দিয়ে জবাই করো না। অতএব জবাই করব তো আবার দয়া প্রদর্শন কি যেন এইটা ভাবা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের মধ্যে অনুগ্রহ লিপিবদ্ধ করেছেন, তার প্রতি অনুগ্রহ করতে হবে। ফাইজা কাতালতুম ফা আহসিনুল কিতলাহ, যুদ্ধে যদি কাউকে হত্যা করো আরামসে করো, তাকে একবারে তাকে এক এক কোপে শেষ করে দাও, কিংবা এক ফায়ারে শেষ করে দাও। এ নয় যে আগে হাতটা কাটো, তারপর এই হাতটা কাটো, তারপর পাটা কাটো, এই পাটা কাটো, কষ্ট দিয়ে দিয়ে তাকে মারো, না এটা ইসলাম চায় না। মারবে ঠিকই, কিন্তু তাকে কষ্ট দিয়ে মারছো, তোমার মধ্যে তোমার প্রাণে রহম থাকা দরকার। তেমনি জবাই করার সময়ে, জবাই করার সময়ে আরামসে জবাই করো। আপনারা দেখেছেন অনেক সময়ে যারা কষাই গরু জবাই করে, গরু জবাই করার পর কিংবা কোরবানির সময় আপনারা দেখেছেন জবাই করার পর সঙ্গে সঙ্গে পায়ের মানে চামড়া ছাড়াতে শুরু করে। কখন চামড়া ছাড়াতে শুরু করতে হবে? হুজুর ও তো মরেই গেল, এরকম না। আপনার রহমটা কোথায়? আপনার দয়াটা কোথায়? আপনি সেটা বোধ হবে, তো জবাই করেই দিয়েছি তো মরবে, তা এখন সে লাফালে কি করবে? না, আগে প্রাণটা যাক, তারপরে আপনি তাকে তার উপরে আবার ছুরি চালাবেন। সুতরাং ইসলাম হচ্ছে সুন্দর, ইসলাম হচ্ছে রহমতের ধর্ম। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রাণীর প্রতি রহমত করো, রহম করো। অতএব যখন জবাই করবে ফা আহসানুজ্জিবহা, সুন্দরভাবে জবাই করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম সুফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এমনকি জবাই করার সময়ে যে জিনিস দিয়ে তুমি জবাই করবে, যে ছুরি দিয়ে, সেই ছুরিটাকে ভালো করে শান দিয়ে নাও, ধার দিয়ে নাও, যাতে করে পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবে এরকম যেন না হয়। তার কারণ পেঁচিয়ে কাটতে গেলে তা কষ্ট হবে, দেরি হলে তার কষ্ট হবে, আর এমন ভাবে ধার দেবে এই দিলে বাস শেষ হয়ে গেল। বল মরণ তো একই না, মরণ এক না, কষ্টের মরণ আর আরামের মরণ দুটোর মধ্যে পার্থক্য আছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে পশুকে জবাই করবে তার সামনে ছুরিতে শান দিও না। কেন? তাতে সে বুঝবে এবং তার কষ্ট হবে, সতএব তার সম্মুখেই শান দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুরি শান দিতে এবং তা পশু থেকে গোপন করতে আদেশ করেছেন এবং বলেছেন যখন তোমাদের কেউ জবেহ করবে তখন সে যেন তাড়াতাড়ি করে, জবেহটা যেন তাড়াতাড়ি করে। জবেহর বিভিন্ন হাদিস থেকে ইসলামের বিদ্বানগণ জবেহর বিভিন্ন আদব নির্ধারণ করেছেন। আমিরুল মুমিনীন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জবেহযোগ্য পশুর প্রতি একটি অনুগ্রহ প্রদর্শন এই যে জবেহকারীর কাছে তাকে টেনে, জবেহকারীর কাছে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে না। তার মানে টেনে হেঁচড়ে না নিয়ে গিয়ে আরামসে নিয়ে যাও, যেহেতু এটা হচ্ছে এক প্রকার এহসান এবং অনুগ্রহ। তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে একটি ছাগলকে জবেহ করার জন্য তার পায়ে দড়ি ধরে, তার পায়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তিনি তাকে বললেন, দুর্ভোগ তোমার, মৃত্যুর দিকে ওকে ভালোভাবে টেনে নিয়ে যাও, আরামসে নিয়ে যাও। এখন যদি একান্তই মানে নিয়ে যেতে হয় আর সে যদি মানতে না চায় তো তাহলে তো করার কিছু নেই, সে কথা আলাদা। রাবিয়া আর রাই বলেছেন, অন্য পশুর দৃষ্টির সামনে পশুর জবেহ করো না। দেখবেন অনেক সময় একাধিক পশু জবাই করতে হয়, তো একটা সামনে একটাকে করবেন না। আকিকার সময় দুটো পশু করতে হয়, তাই না? কটা করতে হয়? গরু না ছাগল? আকিকার ছাগল হলো সুন্নত কিংবা ভেড়া সুন্নত। কেউ যদি বলে আমি গরু দেবো, তাকে জিজ্ঞেস করবেন কেন গরু দেবে? আকিকা তো ছাগল দেবে, তো গরু কেন দেবে? জিজ্ঞেস করলে সে বলবে যে হ্যাঁ অনেক লোক এই সে সবাই, হ্যাঁ বুঝা গেল যে তোমার আকিকা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি, লোক খাওয়ানো, নাম নেওয়া। সুতরাং তার নিয়তটাই খারাপ। হুজুর দুটো খাসিতে হবে না, অনেক লোক আছে গরিবদেরকে সবাইকে দিতে, কে বলছে আপনাকে? যদি আপনার গ্রামে বা আপনার জামাতে 50 ঘর গরিব থাকে তো 50 ঘর গরিবকেই আপনার আকিকার মাংস পৌঁছাতে হবে, একে বললো আপনাকে? আপনার গরিব হিসাবে আপনি ছাগল বা গরু জবাই করবেন নাকি আপনি আপনার গোশত হিসাবে গরিবদেরকে ছাগল গোশত বিলি করবেন? গোশত যতটুকু আছে যদি আর কম করে দেন তো 50 ঘরে পৌঁছলো তো পৌঁছলো, ঠিকই আছে। আর যদি দেখেন যে 50 ঘরে ভাগ করতে গেলে একটুকুও হবে না, তো ঠিক আছে 50 ঘরের জায়গায় 25 ঘর দেন কিংবা 10 ঘরে দেন, আপনার হয়ে গেল আপনার কর্তব্য পালন। না তাহলে ওরা কি বলবে সেটা তো আপনার দায়িত্ব না, ওরা কি বলবে, হলো না ভাই আমার নেই কি করবো আর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আমি কি করে কোনো কাজ করতে পারি, এটা আমার হতে পারে না। মোট কথা, জবেহর পশুকে শুইয়ে ফেল, হ্যাঁ কি বললাম, তো আকিকার গরু বা ছাগল যাই করছেন একটা দুটো দিতে হলে একটাকে দুটোকে একসঙ্গে নিয়ে এনে কিংবা কোরবানি তো হয় অনেক, অনেক সময়ে পাড়ার সমস্ত গরু এক জায়গায় জমা করে হুজুর মসজিদের হুজুর সাহেব জবাই করবেন, কারণ সবাই তো জবাই করতে পারে না, অনেকে আবার দোয়া জানে না, তো হুজুর সাহেব করবেন, বুঝতে পারছেন? তো একটা কথা এখানে বলে রাখি, তার জবেহ খাবেন না যার জবেহ খাওয়া হালাল না। কার জবেহ খাওয়া হালাল না? যে মুশরিক, যে কাফের, একমাত্র ইহুদি খ্রিস্টান, যদিও আসল ইহুদি খ্রিস্টান হয় তাদের জবেহ আল্লাহ তাআলা হালাল করেছেন। আর যদি বেনামাজি হয়, হ্যাঁ মুসলমান কিন্তু বেনামাজি হয়, আপনারা জানেন এর নিয়ে ইখতিলাফ আছে ওলামাদের, কিন্তু সৌদি আরবের ফতোয়া কি হলো যে তার জবেহ খাওয়া যাবে না, বেনামাজির জবেহ খাওয়া যাবে না। সুতরাং যারা জবাই করছে, যে সমস্ত কসাইরা মানে বাজারে মাংস বিক্রি করছে, চোখ বন্ধ করে সেখান থেকে এনে বিয়াইকে খাওয়াবেন, জামাইকে খাওয়াবেন, নিজে খাবেন, এটা ভেবে দেখবেন একবার। যাই হোক, কি বলতে যাচ্ছিলাম, জবেহর পশুকে শুইয়ে ফেলার পর তাড়াতাড়ি জবেহর করে ফেলতে হবে। শুইয়ে ধরে রেখে তাকে কষ্ট দেওয়া বৈধ নয়। এখন আপনি শোয়ালেন শুয়ে, এখন ধরে বাঁধাবাঁধি করে হাত চাপ দিয়ে ধরে আছেন, পাঁচ সাতজন লোক মিলে, আর হুজুরের দিকে এখন দোয়া পড়ছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ, হা দে হা এই কুরবানিটা অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, এখন পড়তেই লাগলো। তারপরে শেষ করলেন, হ্যাঁ গো তোমায় করো বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখলেন, আরে ভাই যদি তোমার দরকারই হয় পড়ার, তো এই ফদ্দটা এই খুতবাটা আগেই পড়ে নাও, তারপরে ফেলো গরুটাকে বিসমিল্লাহ। না বা যদি দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে অ্যাকশন শেষ হয়ে যাবে, তাই না? দেরি হয়ে গেলে দুবার অ্যাকশন শেষ হয়ে যাবে, এই জন্য ফেলে তারপরে পরে, কারণ অনেক পশুকে ফেলা কষ্ট হয়, সত্যি কথাই কষ্ট হয়। তো মোট কথা হলো যে আমাদেরকে সবসময়ই খেয়াল করতে হবে যাতে করে পশুর কষ্ট না হয়। আর কোরবানির লম্বা দোয়া আমাদের নেই, নিউয়ার জাহাতের কি কি অত লম্বা দোয়ার দরকার নেই, আর নেইও। ব্যাস, এক ব্যক্তি পশুকে শুইয়ে রেখে তার ছুরি সান দিচ্ছিল, পশুকে শুইয়ে দিল তারপরে ছুরি ধার দিচ্ছে। মহানবী শাসন তাকে বললেন, আতুরিদু আন তুমি তাহা মাউতাতাইন হাল্লা আহাত্তা সুফরাতাকা কাবলা আন তুজ্জিআহা, তুমি কি ওকে ডবল মারতে চাইছো, ডবল করে মারতে চাচ্ছ, দুবার করে মারতে চাচ্ছ? তুমি ওকে শোয়ানোর আগে কেন ছুরি ধার করে নিলে না? যাকে মারতে যাচ্ছি তার প্রতিও দয়া, যেহেতু দয়াবান মানুষ প্রকৃত মানুষ, দয়াবান মানুষই হচ্ছে প্রকৃত মানুষ, আর মহান করুণাময় তার প্রতি করুণা করেন। মহাদয়াময় কে? মহাদয়াময় তিনি তার প্রতি দয়া করেন যে সৃষ্টির প্রতি দয়া করে। ইরহামু মান ফিস ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তুমি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবে। দয়াতে দয়া পাওয়া যাবে। আর তিনি আরো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মানুষকে দয়া প্রদর্শন করে না সে ব্যক্তিকে আল্লাহ দয়া করেন না। মান লাম ইয়ারহাম লা ইয়ারহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। মান রাহিমা ওয়ালাউ যাবি হাতান রাহিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, একটা হাদিসে আছে যে ব্যক্তি কোন জাবিহা কোন যাকে জবাই করতে যাচ্ছে তাকেও যদি সে দয়া করে, আল্লাহ তাআলা কিয়ামতে তাকে দয়া করবেন। তিনি এক সাহাবীকে বললেন, তুমি যদি তোমার বকরির প্রতি দয়া প্রদর্শন করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া প্রদর্শন করবেন। অন্য স্থলে উল্লেখিত হয়েছে যে হত্যা করার সময়েও দয়া প্রদর্শন করে হত্যা করতে হবে, পিঁপড়ে মারলেও আপনাকে দয়া দেখাতে হবে। পিঁপড়ে আগুন দিয়ে মারা হবে না মানে কি, তাকে হত্যা করো কিন্তু আগুন দিয়ে না, আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। টিকটিকি মারা বিধেয় স্বভাবের কাজ হলেও এক আঘাতে মেরে ফেলাটাই হচ্ছে বেশি স্বভাবের কাজ। কেন? যাতে করে তার বেশি কষ্ট না হয়। এই হচ্ছে শরীয়ত, এই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে দয়ার ধর্ম। এমন কি যাকে আমি মানে ধ্বংস করতে যাচ্ছি তাকেও তার প্রতিও দয়া প্রদর্শন করতে হবে। তাহলে চিন্তা করেন যে যাকে বাঁচিয়ে রাখতে হবে তার প্রতি কতটা দয়া প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়াবান বানান, আমাদের হৃদয়কে প্রশস্ত করুন, এবং হৃদয়ের হৃদয়ে যেন আমাদের দয়া ভর্তি থাকে। এক ব্যক্তি সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিকে চুমা দিলেন। তো চুমা দেওয়ার পর পড়েছে বললেন, আপনারা আপনাদের বাচ্চাকে চুমা দেন, মানে এক বাদু আর কি, বাদু এসে বেদুই বলে, আপনারা আপনাদের বাচ্চাকে চুমা দেন? হ্যাঁ, আমার তো দশটা বাচ্চা আছে, আমি কাউকে চুমা দিই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হৃদয় থেকে যদি আল্লাহ তাআলা রহমত ছিনিয়ে নিয়েছেন তো আমাদের কিছু করার আছে? তার মানে তোমার বুকে দয়াই নেই, বাচ্চাকে চুমু দাও না, কমসে কম নিজের বাচ্চা, নিজের আপনজন, যে পরের বাচ্চাকে হয়তো দিলে না কিন্তু নিজের বাচ্চাকে চুমু দাও না, তাহলে তোমার ভিতরে তোমার হৃদয়ে দয়া নেই, দয়া মায়া নেই। আল্লাহ তাআলা আমাদের কাছে দয়া দিয়েছেন, আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে দয়া প্রার্থনা করি, যদিও আছে আরো প্রার্থনা করি যেন দয়াবান হতে পারি প্রত্যেক জায়গাতে, প্রত্যেক ক্ষেত্রে যেন আমরা দয়া প্রদর্শন করতে পারি, মানুষের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, এবং পশু পক্ষীর ক্ষেত্রে, গাছপালার ক্ষেত্রে সবসময় দয়া। আর দয়া ময় তা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।